তাহলে আরো মুশকিল। তার কারণ মূর্খতা এমন একটা জিনিস, মূর্খতা এমন একটা আপদ যে আপদের কারণে শান্তি থাকতে পারে না। দিন যেখানে নেই বেদিক পরিবেশ, বেইমান পরিবেশ, সেখানে শান্তি টিকতে পারে না। একটা সাধারণ ঘোষণা সংসার বউ নষ্ট করছে, তাদেরকে শাশুড়ি ননদ সহ্য করতে পারে না। শাশুড়ি ননদ তারপরে তার নিজের ছেলে নিয়ে বেশ সুখী সংসার করছিল, ছেলের বিয়ে দিল, নতুন এক বউ এলো, সে বউ কিন্তু তাদের মনের মতো হল না। বউ মনের মতো হল না, বউ নিজের ইচ্ছায় চলে, বউ শাশুড়ির কথা মানে না। তখন সংসার যে সাধারণ ঘোষণা ছিল, বউ সে সংসারের দিকে খেয়াল করে না, আর এই দেখে শাশুড়ি সহ্য হয় না, হতে পারে না। তারপর বউ মা সংসারে উদাসীনা দেখে মনে আঁকে পাশে, শাশুড়ির মনে আঁকে পাশে যে সংসারটা সুন্দর ছিল, সেই সংসারটা বউ এসে মাটি করে দিল বা মাটি করে দিচ্ছে, এতে শাশুড়ির মনে আক্ষেপ আসে। বউ এসে অপচয় করে, অপচয় করে, কিংবা বউ এসে এই সংসারে আসার পর কারোর সঙ্গে খস্তি নষ্টি করে, স্বামী ঘরে থাকে না, আর সেই বউ তার সঙ্গে খস্তি নষ্টি করে, শাশুড়ির চোখে তার খারাপ থাকে, সবাই চোখে খারাপ থাকে। অশান্তির কারণগুলো বলছি, কেন অশান্তি হয়, অশান্তি কেন হয়। আপনি আপনার একটা মেয়েকে পছন্দ করলেন, যে মেয়ের আপনার মায়ের পছন্দ নয়, আপনার মায়ের পছন্দ ছিল তার ভাইজিকে বউ করবে, আপনার মায়ের পছন্দ ছিল তার বোনজিকে বউ করবে, কিন্তু আপনি এখন জায়গায় পছন্দ করলেন যে মেয়ে মায়ের পছন্দ নয়, অশান্তি হবে না, হবে না, অশান্তি সৃষ্টি হয়। এমন একটা মেয়ে আনলেন বাড়িতে বা এমন একটা মেয়ে আনা তো হয় না, ভাই গাড়ি আর নারী খাদ্যের জিনিস, গাড়ি আপনি যতই না গাড়ি দেখান, যতই আপনি টেস্ট করে নিয়ে আসেন, দুদিন চালানোর পর দেখা যাবে খাদ্যে ব্যাপার নাই, কি করা যাবে। তেমনি নারী, নারী আপনি যতই দেখে নিয়ে আসেন, আজকে যদি ভালো মেয়ে না থাকে, যতই দামি ঘর, যতই ভালো ঘর, যতই পছন্দ করা ঘর থেকে আপনি মেয়ে নিয়ে আসেন, সে মেয়ে আপনার ভাগ্যের জন্য, ভাই একই একই লাউের বিচি, কেউ কেউ সে পচর মচর, কেউ আছে কচি, একই মানে একই ঘরের তিন চারটে বোন, তার মধ্যে একটা বোন ভালো, একটা বোন খারাপ, হয় না? অতএব কারো বংশ দেখে, কারো পরিবেশ দেখে যতই চয়েস করে নিয়ে আসেন, সবই হচ্ছে ভাগ্য, ভাগের ব্যাপার, যেটা আপনার ভাগে পড়বে সেটা আপনার ভাগ্য। সুতরাং এমন একটা মেয়ে নিয়ে এলেন যে মেয়ে মুখ চালায়, কথায় কথায় জবাব দেয়। স্বামী একটা কথা বলল, হ্যাঁ বৌ মা এখন পর্যন্ত ভাত হয়নি, আমি কি মেশিন নাকি তাড়াতাড়ি ভাত হয়ে যাবো, দেখলেন জল। ভাই ঠিক আছে, যদি প্রশ্নই করবো তোমাকে, এখন ভাত হলো না, সেটা ভালো হ্যাঁ না তৈরি হয়ে গেছে না হচ্ছে বা হবে, আমি মেশিন নাকি, তা মানে কি, এই হচ্ছে গরমের জবাব। বাইরের মেয়ে বাড়িতে এসে তারপর দেখায় বলে কি খায়, একটা বাইরের মেয়ে তাকে আপনি বউ করে নিয়ে গেলেন বাড়িতে এসে, সে আপনাকে উল্টে দাপট দেখাচ্ছে, এই দাপট শাশুড়ি মায়ের বা নমদের সহ্য হয় না, কি রে আমার ভাই, শাশুড়ি বলে আমার ছেলে, আমার ছেলেকে দাপট দেখাবে, আমার ছেলেকে, আমার ছেলের স্ত্রী হয়ে আমাকে দাপট দেখাবে, এরকম কথা শুরু হয় অশান্তি। অনেক সময় দেখবেন এমন বউ আছে, মাঝের কুটুম হারমানা আর ভাতার কুটুম আসতে মানা, কথাটা বুঝলেন, মাঝের কুটুম হারমানা ভাতার কুটুম আসতে মানা মানে, তার মানে যখন কোনো অনুষ্ঠান হবে, কোন বাড়িতে কোনো একটা মেহমানদের আয়োজন হবে, তখন দেখবে স্ত্রী সমস্ত কুটুম হারিয়ে আর স্বামী কুটুমের খোঁজ নেই, চাই না, স্ত্রী কাকে নিজের আত্মীয়স্বরূপকে চায়, স্বামীর আত্মীয়স্বরূপকে চাই, যথাসম্ভব ছাড়াই করে, এতে কি শাশুড়ি সহ্য হবে, এটা শাশুড়ি সহ্য হবে, অশান্তি সৃষ্টি হয়। বউ মা বড় গুণবতী বলে এমন বউ হতে পারে যে বউ পেয়েছে না মাসাল ভাত বানানো, বড় গুণবতী বউ, আর সেই গুণবতী বউ দেখে আপনার মায়ের হিংসা হচ্ছে, আপনার বোনের হিংসা হচ্ছে, অবশ্যই মানে এটা একটা দিক, এটা ভালো দিক, যে ভালো দেখে আপনার মা আপনার বোন সহ্য করতে যৌতুক পাননি, আপনি বিয়ে করেছেন বিনা মনে, বড় মানুষ আল্লাহ রসুলের আনুগত্য করতে চান, বিনা মনে বিয়ে করেছেন, আপনার মা বাপ চায় না যে বিনা মনে, পাড়া প্রতিবেশী কত সব কোয়েল, কত সব খার, পাড়া ফ্রিজ, টিভি, অনেক সব নিয়েছে, কেউ গাড়ি পেয়েছে, এই কদিন আগে একটা বিয়ে হলো, শুনেছেন কদিন আগে একটা বিয়ে হলো, সেই মেয়েটার মনে ছিল 61 লক্ষ টাকা, আর পরের একটা গাড়ি, কোন দেশে বলছেন? আমাদের দেশে, বাংলাদেশে, আর মুখ দেখতে যখন আসে তখন আংটি পেয়েছিল 10 লক্ষ টাকা, বুঝতে পারলেন? এটা মহিলা পেল, কিন্তু স্বামী কি পাবে? আমাদের দেশে স্বামীরা পায় 10 লক্ষ টাকা পায় গাড়ি পায়। আমাদের দেশে এক লোক জামাই দেখতে এলো, জামাই দেখতে এলো, জামাই দেখার পরে পছন্দ হয়ে গেছে, চারটি ওলা জামাই, সঙ্গে সঙ্গে একটা মারুতি গাড়ি উপহার দিয়েছিলেন। আর এসব কোটিপতিদের ব্যাপার বুঝলো, আমাদের কাছে কেন মানবে? আমাদের দেশের লোক, আমাদের পরিবেশের লোক বলি করছে, পাওয়ার না পাওয়ার কথা যখন বউ শাশুড়ি দেখছে, পাশের বাড়িতে আমার এক বউ তার বাড়িতে ফ্রিজ, টিভি, খাট, পালন সব তার মায়ের বাড়ি থেকে নিয়ে এলো, আর আমার এখন হা ধরে মেয়ে বউ যে বউ আমার বাড়িতে একটা চেয়ার পর্যন্ত আসতে পারল না, মনে আঘাত অবশ্যই লাগবে। মানুষের মনে যখন মুখ থাকে তখন অপরাধ দেখে কি হয়, মনে জ্বালা প্রতিবেশীতে কি সুন্দর, কি সুন্দর বউ, আর আমার বউ হলো এমন হা ধরে যে একটা চেয়ার পর্যন্ত নিয়ে আসবে না, একটা দোলনা পর্যন্ত ঘরে আনতে পারে না, আর তখন থেকে বইয়ের প্রতি মানে এ সৃষ্টি হয়, কি বলে থেকে অনীহা সৃষ্টি হয়, অবজ্ঞা সৃষ্টি হয়, যে আমার বউ যে ঘরে সংসারে একটা কিছু আনতে পারবো না। তারপর দৈহিক খিদমত পায় না বলে শাশুড়ির মনে কষ্ট হবে, প্রায় শাশুড়ি চাল তার দৈহিক কিছু খিদমত হোক, কাকে পা পাটি পা গায়ে তেল মাথায় তেল মাথা টাকছে দেওয়া, এগুলো চায় না, চায় না। সাধারণত মহিলা মনে বউ যেমন চায় শাশুড়ি করে দেয়, শাশুড়ি তেমনি চায়, বউ অবশ্য চাইবে না পাট খেতে, কিন্তু বউ চাইবে পাট খেতে, তার খিদমত করুক, তার কাপড়টা ধুয়ে দেয়, কাপড়টা কেচে দেয়, ময়লা মেছে ধুয়ে দেয়। এবার কিছু বউ আছে যে শাশুড়ির সব কাপড় চোপড়ে সমস্ত অবস্থা দেখে দেখে করে দেয়, কিছু বউ আছে হুকুম করলে করে, আর কিছু বউ আছে হুকুম করলেও করে না, আর কিছু বউ আছে নিজের শাড়ি কাপড়ও শাশুড়ি দিয়ে নানা রকম বউ, বিচিত্র ভুবন, লক্ষ কোটি মন, যার ভাগ্যে যেমন করে, কোন বউ শাশুড়ির কাপড় ধুয়ে দেয় আর কোন শাশুড়ি বইয়ের কাপড় ধুয়ে দেয়, দুনিয়া আছে এরকমই। কিন্তু মত পায় না তখন মনে জ্বালা ধরে, আর যদি পাশে একটা বউ থাকে সেই বউ তার শাশুড়ির খিদমত করে আর আপনার বউ করে না, তখন আপনার মনে বেশি কষ্ট লাগবে, অশান্তির কারণ। ছোটখাটো সাংসারিক কথা বেকার কানে তুলে দেয়, কিছু একটা হলো শাসন বইয়ের খোট খাট যাই হোক, রাত্রেবেলাতে বউ বেড়ার গানে তুলে দিল, তার বেটা যদি ভালো না হয়, বেটা যদি জ্ঞানী না হয়, বেটা যদি শিক্ষিত না হয়, সকালবেলায় উঠে কিংবা রাতের বেলাতেই শুরু করে দেবে, আরে মা তুমি তুমি তুমি অ্যাডজাস্ট করে চলতে পারো না, তুমি একটা বৌমাকে বুঝিয়ে চলতে পারো না, তুমি গুড়ি মানুষ, তুমি তোমার বেশি বোঝা উচিত, এই বলে বউকে বাদ দিয়ে মাকে টানতে শুরু করে। অনেক সময় আহমক আছে যে আহমক নম্বর 4 বউ দেখায় মাকে, যে মা আহমক নম্বর 4 আছে, 4 নম্বর আহমক, এরকম হতে পারে, এতে অশান্তি দেখা দেয়। স্বামী ছাড়া যেন বাড়ির আর কাউকে চেনেই না, এমন বউ আছে, শ্বশুর বাড়িতে এলো সেখানে দেওয়া পড়া সংসার, ননদ পড়া সংসার, শ্বশুর শাশুড়ি আছে, আত্মীয় স্বজনরা আছে, কিন্তু সে স্বামী নিয়ে কেন আসছে, স্বামীর মনটাকে সন্তুষ্ট করে, বাকি আর কারো মন কি হচ্ছে, দুঃখ হচ্ছে, ব্যথিত হচ্ছে, কিচ্ছু বোঝে না, কেবল স্বামীটাকেই বোঝে। মায়ের মন থেকে যে বেটাকে কেড়ে নেয়, মায়ের মন থেকে যে বেটাকে কেড়ে নেয়, যে বেটা বেহেস্ত আছে যে মায়ের পায়ের তলায়, সেই বেটাকে বৌমা বেহেস্ত থেকে বের করে নিয়ে চলে যায়, থেকে শাশুড়ির গায়ে জামা অবসর করবে, তখন হয়ে যায় কি, মায়ের বেটা নয় শাশুড়ির জামাই। যখন মায়ের বেটা থাকে না, বউ তার কান ভাঙিয়ে ভাঙিয়ে শাশুড়ির বেটা বানিয়ে দেয়। যত রকম বউ যত রকমের আছে, শাশুড়িও তত রকমের আছে। আজকের বউ কালকের শাশুড়ি, বউ মানুষ জ্ঞান করত যে আজকে সে বৌমা আছে কিন্তু কালকে একদিন অবশ্যই শাশুড়ি হবে, তার অবস্থা কি হবে। সে যেমন বউয়ের সঙ্গে ব্যবহার, সে যেমন শাশুড়ির সঙ্গে ব্যবহার করছে, এই ব্যবহার কি সে নিজের বৌমার কাছ থেকে পছন্দ করবে, এই জ্ঞান করা উচিত ছিল। কিন্তু হয় না, ঝগড়া বেড়ে যায়, অশান্তি বেড়ে যায়। পরিশেষে এমন এক সময় আসে যখন বধূ নির্যাতন শুরু হয়, শাশুড়ির পক্ষ থেকে, ননদের পক্ষ থেকে বধূ নির্যাতন শুরু হয়। আর বধূ নির্যাতন তো যারা নামা দিতেছে, বধূ নির্যাতনের কেসে ফেলতে পারলে সারা আছে, কিন্তু মেয়েরা মেয়েদের সাথে মানে ধমকি দেওয়া মুশকিল আছে। কিছু করলে বধূ নির্যাতন কেসে ফেলে দেবে, ধমকি দেয় আবার বধূ নির্যাতন কেসে দেবে, কারণ আইন তাদের সাথে। একটা ছেলেতে একটা মেয়েদের ঝগড়া লাগে এই মার্কেটে, লোক জড়ো হয়ে গেল, ছেলেটার পক্ষে লোক বেশি পাবেন না মেয়েটার পক্ষে লোক বেশি পাবেন, এটা স্বাভাবিক, কারণ এরা দুর্বল, দুর্বলের পক্ষে লোক বেশি হয়, আর দুর্বলের জন্য লোক আইন বেশি আছে, তারা বেশি অত্যাচারিত হয় বলে তাদের জন্য আইন বেশি আছে। এই জন্য দেশের আইন করা হয়েছে এই জন্যই যে আপনি প্রত্যেক দিন পেপারে দেখতে পাবেন একটা না একটা বউ ভয় গলায় ধরে নিচ্ছে, না হয় আগুন নিয়ে ঘুরছে, আগুন ঘুরছে, আর না হয় আত্মহত্যা করছে, আর না হয় তারা ইত্যাদি ইত্যাদি শ্বশুর বাড়িতে এসে অত্যাচারিত হচ্ছে। দোষ কার, সে আলাদা কথা, দোষ বইনি হতে পারে, কিন্তু বধূ নির্যাতনের যে কিসসা কাহিনী তা আমরা দেখতে পাচ্ছি। অনেক সময়ে শাশুড়ি করে কি, বউকে দেখতে পারে না, বউকে টর্চারিং করে, মন্তব্য করে, সরাসরি কিছু না বলে একজনকে বলে একজনকে শেখায়, ঝিকে মেরে ঝিকে মেরে বউকে শেখায়। আমাদের দেশে বলে হ্যাসনা ঠ্যাসনা, ঠ্যাসনা মেরে কথা বলে, আমার কপাল, ওকে বলছে না, বউকে বলছে না, তাকে বলছে, পাড়ার কোন প্রতিবেশী মহিলাকে বলছে, কিংবা নিজের বেটিকে বলছে, কি আর বলবো মা আমার এক কপাল। এখন উদ্দেশ্যকে বোঝাচ্ছে কাকে, বউকে। এইভাবে যখন হয় তখন বইয়ের মনে যারা ধরে ধরে না অবশ্যই তারা এইভাবে গঞ্জনা ভৎসনা বউ সহ্য করে। শাশুড়ি আছে এমন যে বেটা বউয়ের ভাব দেখতে পারে না, বেটা বউ ভাব করুক শাশুড়ি দেখতে পারে না, আর যে ভাব নিজের জামাই মেয়ের জন্য পছন্দ করে। বেটা বউ যদি এক জায়গায় বসে থাকে দিনের বেলা, একটা একটা বেঞ্চ বসে আছে, সোফাতে বসে আছে শাশুড়ির সামনে, এবারে স্বামী স্ত্রী এক জায়গায় বসে আছে হাসা হাসি করছে, তখন মা কি বলবে, বড় ব্যাপ হচ্ছে, পাড়াপুড়িরা বলবে এত বড় ডেটা দিনের বেলাতে মা বাপের সামনে আবার বসে আছে হাসা হাসি করছে, কথায় বলে দিনের ভাসো রাতের পুরুষ, মেয়েদের দিনে ভাসো, স্বামীকে দিনে ভাসো হবে রাতের পুরুষ হবে, তো দিনের বেলাতে ওখানে হাসা হাসি করছে। পক্ষান্ত যদি ওদের সামনে জামাইয়ের বেটি বসে হাসা হাসি করে, তাহলে তো আমাদের মনে কি, আমার আমার মেয়েটার বড় ভাগ্য ভালো, আমার জামাই মেয়েকে এত ভালোবাসে, তখন আর ঘেটা নেই মেয়ে, বুঝতে পারছেন এই দুটো চোখ, এই দুটো চোখের কারণে এটা বহুত বুঝতে।